আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام وعن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله قال سنة أبيكم إبراهيم عليه السلام قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شارة حسنة قالوا فالصوف يا رسول الله قال بكل شارة من الصوف حسنة أو كما قال النبي عليه الصلاة والسلام মহান রব্বুল আলামিন, যিনি বিশ্ব দরবারের মহান মালিক এবং প্রতিপালক, আমাদের মহান মালিক এবং মনি, তার আলিশান দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যিনি সীমাহীন দয়া করে মেহরবানি করে আমাদিগকে তার হুকুমের গুরুত্ব অনুধাবন করে তার হুকুমের সামনে মাথা নত করার তথা জুমার নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করার এবং মসজিদের পরিবেশে আসার তৌফিক দান করলেন। এজন্য প্রথমে সেই মহান রব্বুল আলামিন এর আলিশান দরবারে মৌখিকভাবে শুকরগুজার হই, দিল থেকে মহব্বতের সাথে কালিমত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দয়ার করুণা আমার আপনার সামনে হাল হয়েছে, এজন্যই আমার আপনার জন্য মসজিদে আসা সম্ভব হয়েছে। এই কাজ কোন বুদ্ধি আর চালাকির দ্বারা করা যায় না, কোন অভিজ্ঞতার দ্বারা সম্ভব হয় না, কোন শক্তির বলেও অর্জন করা সম্ভব হয় না, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত যার সামনে হাল হয় তার জন্যই ইবাদত বন্দেগী করা সহজ হয়। আল্লাহ তাআলার দয়া আর করুণাকে নেয়ামত মনে করা, আল্লাহ পাকের দয়া আমার করুণে আমার সামনে হাল হয়েছে, আল্লাহ তাআলার হুকুমের সামনে মাথা নত করা, যে বহুত বড় বিষয় যেটা আল্লাহ তাআলার তৌফিক ছাড়া সম্ভব হয় না। যারা আল্লাহ তাআলার হুকুমের সামনে মাথা নত করে, আল্লাহ তাআলার হুকুমের জন্য নিজেকে বিলীন করে দেয়, নিজেকে ছোট করে দেয়, নিজের আমিত্বকে বিলীন করে দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সুসংবাদ শুনিয়েছেন, নবীর মাধ্যমে সুসংবাদ শুনিয়েছেন। আল্লাহ তাআলা বলেন সূরাতুল হাজ্র এক আয়াতের মধ্যে, ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين. الله تعالى বলেন হে জগতের মানুষ, আমি আল্লাহ তোমাদের একক মাবুদ, একক ইলাহ, তোমাদের দ্বিতীয় কোন ইলাহ নেই, মাবুদ নেই। সুতরাং তোমরা আমার হুকুমের সামনে মাথা নত করো, সারেন্ডার করো, মাথা ঝুঁকিয়ে দাও। আর নবীকে বলেন, হে নবী, যারা আমার হুকুমের সামনে মাথা ঝুঁকিয়ে দিবে আপনি তাদেরকে সুসংবাদ শুনিয়ে দিন। বড় সৌভাগ্যের কথা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে তার হুকুমের সামনে মাথা নত করার এবং আল্লাহ তাআলার হুকুমকে পালন করার জন্য তৌফিক দান করেছে। এজন্য ভাই আল্লাহ তাআলা বান্দাদেরকে সুসংবাদ শোনায়। কি সুসংবাদ? অন্য আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে, মাথা ঝুঁকিয়ে দেয়, আল্লাহ তাআলা দুনিয়াতেই তাদেরকে তার বান্দা হিসেবে স্বীকৃতি দান করে। এবং কত বড় সৌভাগ্যের কথা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দাদের কিছু গুণাবলীর কথা, মহৎ গুণাবলীর কথা আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানিয়ে দিয়ে তাবত পর্যন্তর জন্য আদর্শ বানিয়ে দিয়ে তাদের গুণাবলীর কথা আল্লাহই স্বয়ং উল্লেখ করেছে। যারা আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে তারা দুনিয়াতে চলাফেরা করে কেমন, কিভাবে তারা চলাফেরা করে, কিভাবে তারা দিন অতিবাহিত করে, কিভাবে তারা রাত অতিবাহিত করে, সব আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করে। ওয়া ইবাদুর রাহমান আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরযি হাওনা। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যারা রহমানের বান্দা, আমি আল্লাহর বান্দা, তারা যখন জমিনে চলাচল করে তারা নরম ভাবে বিনয় সহিত ভদ্রতার সাথে, কাউকে কষ্ট দিয়ে নয়, অহংকার নিয়ে নয়, তারা জমিনে চলাচল। যারা আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে, ইবাদত করে, তাদের তারা কোনোদিন কেউ কষ্ট পাবে না। আর তারা কি করে, জমিনে যখন চলাফেরা করে, ওয়াইদা ফাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জমিনে চলাচল করতে গিয়ে মূর্খদের দ্বারা তারা যদি কোনো সময় কষ্ট পায়, দুঃখ পায়, তাহলে সেটাকে তারা সবরের সাথে মোকাবেলা করে, তার প্রতিশোধ নেয় না। যারা আল্লাহর খাস বান্দা হয় তারা কোনোদিন প্রতিশোধ নেয় না। কেউ দুর্ব্যবহার করেছে, দুরাচরণ করেছে, উত্তম আচরণের দ্বারা, উত্তম আখলাকের দ্বারা সেটার মোকাবেলা করে, কোনো সময় প্রতিশোধ নেয় না। ভাই আল্লাহ তবারক ওয়া তাআলা আমাকে আপনাকে সেই খাস বান্দাদের কাতারে শামিল করার জন্য আল্লাহ তবারক ওয়া তাআলা আমাকে আপনাকে তার হুকুমের সামনে মাথা নত করার তৌফিক দান করেছে। এই জন্য এটাকে নেয়ামত মনে করা, নেয়ামত মনে করে আরো বেশি ইবাদতের দিকে অগ্রগামী হওয়া। আজকে জিলকাদ চাঁদের 27 তারিখ, এই জিলকাদ চাঁদ চলে যাওয়ার পর 2-1 দিন পরেই চলে যাবে। আজকে আমার আপনার সামনে মহা মহিমান্বিত চাঁদ জিলহাজ চাঁদ, যেই চাঁদের বিশাল ফজিলত, বিশেষ মাহাত্ম্য রয়েছে, মর্যাদা রয়েছে, রমজানের পরে যেই মাস সবচেয়ে বেশি মর্যাদান্বিত, মহিমান্বিত ইবাদতের দিক থেকে, সেই মাস হল জিলহাজ মাস। বিশেষ করে জিলহাজ মাসের প্রথম 10 দিন অতীব গুরুত্বপূর্ণ, মাহাত্মপূর্ণ, মর্যাদাপূর্ণ। যেই 10 দিনের 10 রাতের আল্লাহ তাবারক ওয়া তাআলা মাহাত্ম্যের কসম খেয়েছেন, শপথ করেছেন, সূরাতুল ফজরের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিলহাজের 10 রাতের কসম খেয়েছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের সময় কসম। আমরা যে ফজরের নামাজ আদায় করি এই ফজরের সময় কসম, এবং জিলহাজের 10 রাতের কসম। কিতাবে লিখছে যে রাত যদি মর্যাদান্বিত হয় তাহলে দিনও মর্যাদান্বিত হয়। যেহেতু এই রাতগুলো মর্যাদান্বিত, আল্লাহ তাআলার কাছে আশারায় জিলহাজার রাত অত্যন্ত মর্যাদান্বিত, মহিমান্বিত, এই জন্য তার দিনগুলো অত্যন্ত মর্যাদান্বিত, মহিমান্বিত। এই জন্য হাদিস শরীফে পাওয়া যায় এই দিনগুলোতে, এই রাতগুলোতে আমার আপনার জন্য কিছু হুকুম আছে, কিছু পালনীয় বিষয় আছে, কিছু ইবাদতের বিষয় আছে, আমাকে আপনাকে সেগুলি পালন করা চায়। আল্লাহ রাসূল বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم أحب إلى الله أن يتعبد له فيها من عشر ذي الحجة. আল্লাহ রাসূল বলেন, ইবাদতের দিক থেকে সবচেয়ে প্রিয় সময় যেই সময়ের ইবাদত আল্লাহর কাছে প্রিয় পছন্দনীয় মাহবুব রমজানের পরে, সেটা হলো আশারায় দিল হাজ্জার ইবাদত। জিলহাজের প্রথম দশ দিন দশ রাতের ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় সবচেয়ে বেশি মাহবুব রমজানের পরে। আমার আপনার সামনে সেই দিনগুলো আসতেছে। দিনের বেলায় ইবাদত কি হবে? দিনের বেলায় জিলহাজ মাসের এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত দিনের বেলায় রোজা রাখা মুস্তাহাব আমল, যদিও মুস্তাহাব আমল কিন্তু এর অনেক ফজিলত আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলেন, ওয়াইন্নাকুল্লায়াউমিন মিনহা তাজলু সিয়ামা সানাতিন ওয়াইন্নাকুল্লা লাইলাতিন মিনহা তাজলু সিয়ামা লাইলাতিল কদরি। জিলহাজের প্রথম দশ দিনের প্রথম নয় দিনের প্রতিদিনের রোজা এক একটি রোজা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সওয়াবের দিক থেকে এক বছর নফল রোজার সমতুল্য মর্যাদা রাখে। আর এক একটি রাতের ইবাদত জিলহাজের প্রথম দশ দিনের এক একটি রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্য সওয়াব আর মর্যাদা রাখে। ভাই, এগুলি মুস্তাহাব আমল, যদিও মুস্তাহাব আমল কিন্তু আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য বড় মাধ্যমিক আমল। এই জন্য এই আমলগুলোর প্রতি যত্নবান হওয়া। আরেকটি মুস্তাহাব আমল আছে জিলহাজ মাসের, সেই আমলের কথা আজকে আমাদেরকে স্মরণ করতে হবে এবং দুই একদিনের মধ্যেই সেটা পালন করতে হবে। যদি আমরা এই সময়ের মধ্যে না পারি তাহলে ওটা আর আমল করতে পারবো না। সেটা হলো এই, আল্লাহ রাসূল বলেছেন, যারা কুরবানি করতে পারতেছে, যারা কুরবানি করবে তারা, এবং যারা কুরবানি করতে পারবে না তাদের সকলের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরবানির আমল থেকে কাউকে মাহরুম করবেন, কুরবানির আমলের সওয়াব থেকে কাউকে বঞ্চিত করবেন না। এজন্য আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আমাদেরকে আমল দিয়েছে। সেটা হলো এই, জিলহাজ মাসের চাঁদ উদিত হওয়ার আগে আমরা যদি আমাদের নখগুলো কেটে নিই, হাত পায়ের নখগুলো কেটে নিই, অবাঞ্ছিত চুল আমরা পরিষ্কার করে নিই, মুখ কেটে নিই, মাথার চুল কেটে নিই, অবাঞ্ছিত চুল যদি পরিষ্কার করে নিই, আর জিলহাজ মাসের চাঁদ উদিত হওয়ার পর আর ওই কাজ আমরা করব না, একেবারে কুরবানি দেওয়ার পর করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিসে আছে, এই আমল যারা করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকেও কুরবানির সমতুল্য সওয়াব দান করবে। আল্লাহ রাসূল হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে বলেন, ফাতিলকা তামামু যিয়াতিকা ইনদাল্লাহ। হে আবু কাতাদা, যদি তুমি এই আমল করতে পারো আল্লাহ তাআলার কাছে তোমার কুরবানির পরিপূর্ণতার সওয়াব তুমি পেয়ে যাবে। এই জন্য মুসলিম শরীফের হাদিসে আছে, যারা কুরবানি করতে পারবে তারাও এই আমল করবে, আর যারা কুরবানি করতে পারবে না অক্ষম তারাও এই আমল করবে। আমরা খেয়াল করব এই মুস্তাহাব আমলের প্রতি। আর এই জিলহাজ মাসে আমার আপনার ওয়াজিব দুইটি আমল আছে, মুস্তাহাব আমলের কথা দুইটি বললাম, আর ওয়াজিব দুইটি আমল আছে, তার মধ্যে একটি হলো কুরবানি আরেকটি হলো তাকবীরে তাশরীফ। এই দুইটি আমল হলো ওয়াজিব। কুরবানির আমল এটা ওয়াজিব আমল, এবং এমন ওয়াজিব যেটা ইসলামের নিদর্শন আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরবানি আমার আপনার জন্য বিধান দিয়েছে। সূরাতুল হজের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালি কুল্লি উম্মাতিন জালনা মানসাকা। আমি প্রতিটি উম্মতকে প্রতিটি জাতিকে কুরবানির বিধান দিয়েছি। কেন দিয়েছি? লিয়াল কুরুস মাল্লাহ আলা মা রযাকাহুম মিন বাহিমাতিল আনাম। আমি তাদেরকে যে চতুষ্পদ জন্তু আমি দিয়েছি, পশু দিয়েছি, এই পশুকে জবহের সময় যেন তারা আমার নামকে স্মরণ করে। আমি গত জুমায় সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম, আল্লাহ তাআলা প্রতিটি উম্মতকে কুরবানির বিধান দিয়েছিলেন, আমাদেরকেও কুরবানির বিধান দিয়েছেন, দিয়ে একথা বুঝাইছেন যে কুরবানির বিধান এটা নতুন কোন বিধান নয়, এটা অনেক পুরাতন বিধান। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের দুই ছেলের কুরবানির কথাও কোরআনে উল্লেখ আছে। কুরবানির প্রথম ইতিহাস কোরআনিক ইতিহাস, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে জানাই দিয়েছে। ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হাক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر نبيك الله تعالى ولن ينبي أبني آدم عليه السلام دوئي كتر دوئي كتر قرباني كي أبني منوش السمني برنونا كوي دار جاتها جاتها يكتو قم بجي قربنا جاتها جاتها بابي برنونا كوي دي وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ। হক কেন বলেছেন, যথাযথভাবে কেন বলেছেন, ইতিহাসকে বিকৃত করা যায় না, যেইভাবে ইতিহাস এসেছে ঠিক সেইভাবে, কোনো কম নয় কোনো বেশি নয়, মধ্যপন্থার সহিত সঠিকভাবে ইতিহাসকে বর্ণনা করা। দেখা যায় মানুষ ইতিহাসকে বিকৃত করে, যখন যেই যুগে ইতিহাস লেখা হয় ওই যুগের যারা উপরে থাকে পাহাড়ে থাকে তাদের প্রভাবে প্রভাবিত হয়ে ইতিহাস লেখা হয়, যার কারণে অনেক সময় ইতিহাস বিকৃতি হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা নবীকে বলে দিয়েছেন, আপনি একটু এদিক সেদিক করবেন না, যথাযথভাবে এই কুরবানের ইতিহাস, আদম আলাইহিস সালামের দুই ছেলের কুরবানির ইতিহাস আপনি বর্ণনা করুন। ইন কররাবা কুরবানা, লম্বা চোরা কথা, অনেক দীর্ঘ কথা, আমি দীর্ঘ কথা কানতে চাচ্ছি না, এতটুক বলতে চাই যে দুই ছেলে তারা সুন্দরী মেয়েকে বিবাহ করবে, এটা নিয়ে তারা ঝগড়া লিপ্ত হয়েছে। এক পর্যায়ে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে জেনে দুই ছেলের ঝগড়া নিরসনের জন্য, মীমাংসার জন্য বললেন, তোমরা কুরবানি করো, যার কুরবানি কবুল হবে সে সুন্দরী মেয়েকে বিবাহ করবে, আর যারটা কবুল হবে না সে সুন্দরী মেয়েকে বিবাহ করতে পারবে। যাই হোক, হাবিল আর কাবিলের সেই কুরবানির কথা কোরআনে কারিমে আল্লাহ তাবারক ওয়া তাআলা উল্লেখ করেছেন। কাবিল সে ছিল অনেক বড় যোদ্ধা, জমি জমির জমি জমার মালিক, পার কুফুল ক্ষমতাওয়ালা, প্রভাব প্রতিপত্তিওয়ালা সামাজিক লোক, প্রভাব প্রতিপত্তির অধিকারী ছিল। সেরকম ভাবে তার কিছু শস্য, তার কিছু শস্য ক্ষেত থেকে কিছু শস্য নিয়ে এসে সে কুরবানি করে, কারণ ওই যুগের কুরবানি শুধু পশু জবাইয়ের সাথে খাস ছিল না। আর হাবিল কুরবানি করেছে একটি দুম্বাকে, সে যেহেতু পশু প্রতিপালন করত এই জন্য সে তার একটি দুম্বাকে জবাই করেছে, জবাই করে কুরবানি করেছে। আমি গত জুমায় বলেছিলাম যে আমাদের কুরবানি পশু জবাইয়ের সাথে খাস, অন্য কোন বস্তু আল্লাহর জন্য উৎসর্গ করলে, বিসর্জন দিলে সেটাকে কুরবানি বলা হয়, পরিভাষায় কুরবানি বলা হয় না, বরং আমাদের কুরবানি পশু জবাইয়ের সাথে নির্ধারিত। যাই হোক, কুরবানি তারা উভয় দিয়েছিলেন, দেওয়ার পর কাবিলের কুরবানি কবুল হয় না, হাবিলের কুরবানি কবুল হয়েছে, কারণ আল্লাহ তাআলার কাছে কুরবানি কবুল হওয়ার বিষয়টা সম্পূর্ণ তাকওয়ার উপর নির্ভর করে। কোন পাওয়ার, কোন প্রভাব প্রতিপত্তি, কোন জমিদারি, কোন সম্পদশালী, এগুলির উপর নির্ভর করে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা হাবিলের কুরবানি কবুল করেছেন, কাবিলেরটা কবুল করেন। এক পর্যায়ে হাবিল এরকম ভাবে হাবিলকে হত্যা করার জন্য উদ্যত, তোমার কুরবানি কবুল হয়েছে আমারটা হয় নাই, আমি অপমানিত হইলাম, লাঞ্ছিত হইলাম, আমি সমাজে ধিক্কৃত হইলাম, তোমার মর্যাদা উঁচা হয়ে গেল, এটা আমি মানি নিতে পারি না, আমি তোমার প্রতিশোধ নিব। এক পর্যায়ে কাবিল নীতিগত উত্তর দিল, কাবিল কথাই বলল যে আমার কুরবানি কেমন কবুল হয়েছে, তার নীতি হলো এটাই, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা মুত্তাকিনদের কুরবানিকে কবুল করেন, যাদের মধ্যে আছে, আন্তরিকতা আছে, মহব্বত আর ভালোবাসা আছে, তাদের কুরবানিকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে। এটা হলো কোরআনের নীতিমালা, নীতির কথা। আমার আপনার তাকওয়ার দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরবানিকে কবুল আর মঞ্জুর করে। তো ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার কুরবানিকে বিধান বানিয়ে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন। এই কুরবানি ওয়াজিব কাদের উপরে কথাটা খেয়াল করি ভাই, কুরবানির তিন দিন, দশ তারিখ, জিলহজের দশ তারিখ, এগারো তারিখ, বারো তারিখ, এই তিন দিন সারা বছর থাকতে হবে না। এই তিন দিন যদি কোনো ব্যক্তির কাছে সাড়ে বাহান্ন তোলা রূপার মূল্য বর্তমান বাজার হিসেবে একত্রিশ হাজার টাকা হয়, এই সাড়ে বাহান্ন তোলা রূপার মূল্য যদি কোনো ব্যক্তির কাছে উদ্বৃত্ত থাকে, সাংসারিক ব্যয় থেকে উদ্বৃত্ত, ঋণ থেকে মুক্ত, অথবা যদি এই সাড়ে বাহান্ন তোলা রূপার মূল্য একত্রিশ হাজার এই মূল্যের স্বর্ণ থাকে, অথবা এই মূল্যের যদি ব্যবসায়িক মাল থাকে, অথবা যদি তার কাছে অপ্রয়োজনীয় যদি কিছু আসবাবপত্র থাকে এই মূল্যের, তাহলেই তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যায়। এই জন্য কুরবানি ওয়াজিব হয়েছে, এখন বেশি কিছু লাগে না, এখন প্রায় মানুষের উপরে কুরবানি ওয়াজিব। একত্রিশ হাজার টাকা যদি একজন ব্যক্তির উদ্বৃত্ত থাকে, তাই সেটা ব্যবসায়িক মাল থেকে হোক, অথবা তার সাংসারিক অতিরিক্ত নিষ্প্রয়োজনীয় আসবাবপত্রের দ্বারা হোক, অথবা তার স্বর্ণের মূল্যের দ্বারা হোক, অথবা চাঁদির মূল্যের দ্বারা হোক, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে সে সুস্থ বিবেক সম্পন্ন লোক হবে, এবং সে পাগল হবে না, এবং সে সুস্থ হবে, মুসাফির হবে, হবে না মুকিম হবে, তাহলে তার উপরে কুরবানি হবে। এই জন্য ভাই, কুরবানি ওয়াজিব, এটা একটা জরুরি বিষয়। আল্লাহ রাসূল বড় সতর্কবাণী শুনাইছেন, সাবধানবাণী শুনাইছেন, যাদের উপরে কুরবানি ওয়াজিব হইল, সমর্থতা থাকা সত্ত্বেও যারা কুরবানি করল না, আল্লাহ রাসূল বড় সতর্কবাণী শুনাইছেন, মান ওয়াজাদা সাতান লিয়ায়ুযাহিয়া ফালাম ইউযাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা অফি রিওয়ায়াতিন ফালা ইয়াকরুবান্না মসজিদানা। আল্লাহ রাসূল বলেন, যার সমর্থতা আছে, সচ্ছলতা আছে, কুরবানি যার উপর ওয়াজিব হয়েছে, এরপরও কুরবানি করল না, সে যেন আমাদের মসজিদে না আছে, অন্য বর্ণনা আছে সে যেন আমাদের ঈদগায় না আছে। তার মানে ইসলামের যেটা মহান মহান জায়গা, ঈদগাহে যাওয়া, মসজিদে যাওয়া, এই জায়গায় সে যেন নিকটবর্তী না হয়। তার মানে সে তো ইসলামের হুকুমের সামনে মাথা নত করল না, আল্লাহ তাআলার হুকুমের সামনে মাথা ঢুকাইয়া দিল না, তাহলে তার কিসের প্রয়োজন মসজিদে যাওয়া? এই জন্য ভাই, কুরবানি দেওয়া উচিত। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে মদিনায় হিজরত করেছেন, যখন থেকে কুরবানির বিধান এসেছে, তখন থেকে তিনি প্রতিটি বছর কুরবানি করেন। আল্লাহ রাসূলের সংসার অত্যন্ত ভাবনাটনের সংসার ছিল, তারপরও তিনি কোনো বছর কুরবানি ভাবতেন, এমনকি বিদায় হজ্জের সময় তিনি যে কুরবানি করেছেন, এই কুরবানি পৃথিবীর সমস্ত কোটিপতিদেরকে, বিত্তবানদেরকে হার মানিয়ে দিয়েছে, তিনি একশোটি কুরবানি করেছেন। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একশোটি কুরবানি করেছেন, তিষট্টিটি নিজ হাতে জবাই করেছেন, আর বাকি ক্লান্ত হয়ে যাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জবাই করেছেন। তিনি আমাদের সামনে আদর্শ রেখে গেছেন, এই কুরবানির আদর্শ। এই জন্য এটাকে কোনোভাবে অবজ্ঞা না করা, উপেক্ষা না করা। ভাই, আমাদের যে কুরবানি, এই কুরবানির ইতিহাস হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির ইতিহাস। আমি গত জুমায় সামান্য একটু বলেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পরীক্ষা দিয়েছেন, অনেক বিষয়ের পরীক্ষা নিয়েছেন, অনেক বিষয়ের পরীক্ষা। সূরা বাকারার এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াইযি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে অনেক অনেক বিষয়ের পরীক্ষা নিয়েছেন। আল্লাহ তাআলা যেটাকে পরীক্ষা বলেছেন, সেটা অবশ্যই পরীক্ষা, সবচেয়ে বড় পরীক্ষা, সবচেয়ে কঠিন পরীক্ষা, অগ্নি পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এই সন্তানকে জবেহের মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দীর্ঘদিন নিঃসন্তান ছিলেন। কোরআন এবং হাদিসে আছে, নব্বই বছর বয়স ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নিঃসন্তান, তিনি আল্লাহ তাআলার কাছে সন্তান চাইলেন। ক্বালা রাব্বি হাবলি মিনাস সালিহিন, হে মাওলা আমাকে তুমি নেককার সন্তান দান। নবী রাসূলগণ আল্লাহর কাছে সন্তান চাইছেন, সন্তান চাইছেন, এই জন্য সন্তান চাওয়া এটাও সুন্নাত, তবে নেককার চাওয়া। শুধু সন্তান চাওয়া নয়, নেককার সন্তান চাওয়া। আল্লাহ তবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বৃদ্ধ বয়সেও সন্তান দান করেছেন। ইসমাইল আলাইহিস সালাম বিবি হাজেরা থেকে জন্মগ্রহণ করেছেন, এই সন্তান আল্লাহ তবারক ওয়া তাআলা দান করেছেন। ইসমাইল আলাইহিস সালাম হলেন বড়, আর ইসহাক আলাইহিস সালাম হলেন ছোট। যাকে জবেহে নির্দেশ দেওয়া হয়েছে তিনি হলেন ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক নয়। বড় সন্তানের ব্যাপারে আল্লাহ পাকের পরীক্ষা, যে সন্তান প্রথম সন্তান, যে সন্তান তিনি অনেক কষ্টের বিনিময়ে অর্জন করেছেন, লাভ করেছেন দোয়ার রুনাজারির মাধ্যমে আল্লাহর কাছে কান্নাকাটি। আল্লাহ তবারক ওয়া তাআলা তাকে সন্তান দিয়েছেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাআলা বলেন এগুলি কুরবানির সব কথা, ইব্রাহিম আলাইহিস সালামের এই কুরবানির কথাগুলো সব সূরা সাফাত, সূরা ইয়াসিনের পরের সূরাতে সব উল্লেখ। আল্লাহ তাআলা বললেন যে আমি তাকে তার দোয়াকে কবুল করে আমি তাকে একটি সহনশীল ধৈর্যশীল সন্তান আমি তাকে দান করলাম। সেই সন্তান হলেন হযরত ইসমাইল আলাইহিস সালাম। যাই হোক, এই সন্তান যখন একটু চলাফেরার বয়সে পড়েছে আল্লাহ তাআলার পরীক্ষা শুরু হয়ে গেছে। সন্তান কেবল সাত আট বছর বয়সে গণিত হয়েছে, চলাফেরার বয়স, বাপের সাথে চলাফেরা করে কেবল। আল্লাহ পাকের পরীক্ষা কঠিন পরীক্ষা, অগ্নি পরীক্ষা, এটাকে ভাই আল্লাহ তাআলাই পরীক্ষা হিসেবে আখ্যায়িত করেছেন, এটা আমি আপনি নয়। ইন্না হাযা লাবালাউম মুবীন, আল্লাহ তাআলা বলেন এটা প্রকাশ্য পরীক্ষা, স্পষ্ট পরীক্ষা ছিল আমার পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি, যে সে কি সন্তানের মহব্বতকে প্রাধান্য দেয় না আমার হুকুমের সামনে ভারেন্দার করে, মাথা নত করে। এই পরীক্ষা ভাই, এই পরীক্ষা এত সহজ নয়। আমরা যদি একটু চিন্তা করি বুঝবো, আমরা আল্লাহ তাআলার হুকুমকে কত জলাঞ্জলি দিচ্ছি, বিসর্জন দিচ্ছি, কিসের জন্য? ওই সন্তানের জন্য, ওই স্ত্রীর জন্য। স্ত্রীকে খুশি করতে গিয়ে, সন্তানকে খুশি করতে গিয়ে আমরা বৈধকে অবৈধ বানাইতেছি, অবৈধকে বৈধ বানাইতেছি, কি হালাল হারামে কোনো তোয়াক্কা করি। অথচ সাধারণ বিষয় নিয়ে, সন্তানের সাধারণ সাধারণ বিষয় নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের থেকে যে পরীক্ষাটা আল্লাহ তাআলা নিয়েছেন, এটা কঠিন পরীক্ষা ছিল, স্পষ্ট পরীক্ষা ছিল, আল্লাহ তাআলা যেটাকে পরীক্ষা বলেছেন। ভাই, যেটাকে আল্লাহ তাআলা পরীক্ষা বলেছেন এটা আসলেই পরীক্ষা। ইন্না হাযা লাবালাউম মুবীন, পরীক্ষা কোশ্চেন পত্র, যে কোশ্চেন পত্র যে সেল দিয়েছে, সাপ্লাই করেছে, সে যদি বলে এই কোশ্চেন কঠিন, এই প্রশ্নপত্র কঠিন, তাহলে আসলে সেটা কঠিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাকে কঠিন হিসেবে আখ্যায়িত করে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এমন একজন মহান ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, তিনি এই পরীক্ষাও একশো ভাগ কামিয়ে দিয়ে অর্জন করেন। তিনাকে বলার সাথে সাথে তিনি তৈয়ার প্রস্তুত। সন্তানকে তিনি জিজ্ঞাসা করেছেন মতামত নেওয়ার জন্য, যে সন্তান কি বলে দেখা যায়। সন্তান যদি স্বেচ্ছায় রাজি হয় তাহলে আমার জবেহের ধরন হবে এক ধরনের, আর যদি স্বেচ্ছায় রাজি না হয় সেই ক্ষেত্রেও আমাকে আল্লাহর হুকুমের সামনে মাথা নত করতে হবে, তবে তখন জবেহের ধরন হবে ভিন্নতর। সন্তানকে জিজ্ঞাসা করেছে, হে সন্তান তুমি কি বলো? قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. সন্তান ছিলেন মহান সন্তান ইসমাইল আলাইহিস সালাম, আল্লাহ যাকে ধৈর্যশীল বলেছেন, সহনশীল বলেছেন, তিনি আল্লাহর হুকুমের সামনে অবশ্যই ধৈর্যশীল। তিনি মাথা নত করে আল্লাহর হুকুমের সামনে সারেন্ডার করে বললেন যে পিতা আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেটাকে বাস্তবায়ন করেন, আমি ইনশাআল্লাহ আমাকে অবশ্যই ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আপনি প্রস্তুতি নেন, আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে পালন করেন। লম্বা ছিল ঘটনা, আমি যদি ঘটনা বলতে যাই কয়েক জুমার দরকার। সংক্ষেপে আমি এতটুকু বলতে চাই, পিতা পুত্র উভয় প্রস্তুত, উভয় প্রস্তুত আল্লাহ তাআলার হুকুমকে কার্যকর করার জন্য। উভয় যখন আসলামা মুসলমান হইল, তার মানে আত্মসমর্পণ করলো, আল্লাহর হুকুমের সামনে মাথা নত করলো। ভাই মুসলমান মানেই হলো আল্লাহর হুকুমের সামনে মাথা নত। যে মুসলমান আল্লাহ তাআলার হুকুমের সামনে মাথা নত করবে না, সে সত্যিকার অর্থে মুসলমান হিসেবে পরিচয় দিতে পারে না। উভয় যখন আল্লাহ তাআলার হুকুমের সামনে মাথা নত করলো, মাথা নত করে চরম নতি স্বীকার করলো এবং হুকুম পালনের জন্য প্রস্তুতি গ্রহণ করলো, সন্তান উপুর করে দিল জবহের জন্য। সন্তান অনেক কথাই বলছে যে আমাকে উপুর করে জব করেন, হাড়ের দিক থেকে জব করেন, যদি সোজা দিকে গোলাতে জব করেন, আমার চেহারা দেখলে আপনার মায়া আসতে পারে, আপনার বাধা হইতে পারে, এজন্য আমার চেহারা আপনি দেখিয়ে না এইভাবে জব, আপনার চোখ বেঁধে নিয়ে আপনার চোখ বাধা অবস্থা আমাকে জব করে, আর সাবধান থাকেন আমার রক্ত যেন আপনার গায়ে যেন না পড়ে। অনেক কথাই বলছেন লম্বা সেরকম। যাই হোক, যখন এরকম ভাবে উপুর করে একেবারে শোয়াইছেন, ছুরিও পরিচালনা করছেন, বারবার ছুরি বলছেন যে সন্তান, সন্তান বলছেন যে আপনি আমার ছুরিকে জবের ছুরিটাকে তীক্ষ্ণ করে নেবেন, ধারালো করে নেবেন, যেন কোনো কষ্ট না হয় আমার। এই জন্য জবের সময় ছুরিটা ধারালো হওয়া চাই। অনেক জায়গাতে দেখা যায় জানোয়ার জবাই করে কিন্তু ভোতা ছুরি, যে ছুরি দিয়ে চামড়া পর্যন্ত কাটে না। যাই হোক, যখন একেবারে জবের প্রস্তুতি নিয়ে নিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার শুধু মুজাহাদা দেখেন, বান্দার কুরবানি দেখেন, আল্লাহ তাআলা কিন্তু আসল সন্তান জব হওয়া চান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তো সেটা জানেন না, তার ছেলেও জানেন না যে আল্লাহ তাআলা আসল জব চান নাই, এটা কিন্তু তারা জানেন না। নবী আলেমুল গায়েব নয়, নবী গায়েব জানে না, তারা তো জবহের জন্য প্রস্তুত, কিন্তু আল্লাহ তাআলা আসল জবহ চান না। আল্লাহ তাআলা জিবরীল আমিনকে পাঠিয়ে দিয়েছেন আসমান থেকে, জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে দিয়ে বলেছিলেন ফাদাইনাহু বিযিবিহি নাযীব। সূরা সফাতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আমি একটি দুম্বা পাঠিয়ে দিলাম ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে, একটি দুম্বা, বড় আকারের দুম্বা পাঠিয়ে দিলাম, এই দুম্বা যেন জবহ হয়ে যায় আর ইসমাইল আলাইহিস সালাম যেন সে উঠে যায়। জিবরীল আমিন চলে আসছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আওয়াজ দিয়ে আসতেছে আসমান থেকে, আর ইব্রাহিম আলাইহিস সালাম ওই আওয়াজ শুনতে পাইছেন, তখন তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন সকলেই বলেছেন ওয়ালিল্লাহিল হামদ। তাকবীরের তাসবীহ কোত্থেকে আসলো ভাই, কি আসলো ভাই? এই জন্য এই তাকবীরের তাসবীহ এটা আমার আপনার উপর অজীব করা হয়েছে, আমার আপনার উপর অজীব করা হয়েছে। জিলহাজের 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত, জিলহাজের 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত আমাকে আপনাকে প্রত্যেক নামাজের পর এটা পড়তে হবে, আমাকে আপনাকে অজীব করে দেওয়া হয়েছে। কুরবানি যেমন অজীব, এটা ওরকম অজীব এই তাকবীরে তাসবীহ। যাই হোক, এরপরে ওই দুম্বা জবে হয়ে গেছে। ভাই আল্লাহ তাআলা যেটা চান সেটাই হবে, সন্তান জবে আল্লাহ চান নাই। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন এই আমলটা আমার কাছে এত পছন্দনীয় হয়েছে, এত প্রিয় হয়েছে, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, কিয়ামত পর্যন্তর জন্য আমি পরবর্তী সকল মানুষের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের এই আমলকে স্মৃতি হিসাবে আমি আদর্শ বানিয়ে দিলাম। আর সেই স্মৃতিকে স্মরণ করে, ইব্রাহিম আলাইহিস সালামের ওই আদর্শকে স্মরণ করে, প্রতিটি বছর মানুষেরা লক্ষ লক্ষ পশুকে আল্লাহর জন্য কুরবানি দিয়ে থাকে। ভাই এই কুরবানি এটা কোনো নতুন কিছু নয়, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এজন্য কোন ওলামায়ে কেরাম এটাও লিখেছেন যে দুম্বা কুরবানি দেওয়া, আমাদের দেশে যেটাকে ভেড়া বলা হয়, এই ভেড়া কুরবানি দেওয়া এটাই সবচেয়ে উত্তম, কারণ এদের মধ্যে পশম বেশি আর প্রতিটি পশমের বিনিময়ে যেহেতু আল্লাহ তাআলা নেকি দান করবেন, এদের মধ্যে সব বেশি, যদিও অন্য পশু দ্বারাও কুরবানি হয়ে যাবে। যেহেতু ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে যেটা পাঠানো হয়েছে সেই পশুটা কি ছিল? দুম্বা ছিল, আর দুম্বা মানেই হলো ভেড়া, এজন্য ভেড়া কুরবানি অনেক ওলামায়ে কেরাম বলেছেন উত্তম। যাই হোক, সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাযিল আযাহিয়্যু, এই কুরবানি কি জিনিস? তখন আল্লাহ রাসূল বললেন পালা সুন্না তু আবিকুম ইব্রাহিম, যেটি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, তোমাদের পিতা তোমাদের মিল্লতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুন্নাত মানে আদর্শ, কিন্তু এটা ওয়াজিব। অনেক জিনিস আছে ওয়াজিব কিন্তু সুন্নাত বলা হয়। কেন বলা হয়? এটা ইসলামের আদর্শ, নবীদের আদর্শ, এই জন্য এটাকে বলা হয় সুন্নাত। কিন্তু তার মানে সুন্নাত নয়, কিন্তু এটা ওয়াজিব। দাড়ি রাখা অনেকে বলে সুন্নাত, কিন্তু কথাটা ভুল, কথাটা ভুল। দাড়ি রাখা সুন্নাত নয়, দাড়ি রাখা ওয়াজিব। চার ইমামের নিকটে সকলের ঐক্যমত, কারো কোনো দ্বিমত নাই, দাড়ি রাখা ওয়াজিব এক মুষ্টি পরিমাণ। এবং এই ওয়াজিবকে সুন্নাত বলা হয়েছে কোনো হাদিসের মধ্যে, কিন্তু আসলে সুন্নাত নয়, এটা ওয়াজিব। আমার সমাজ এটাকে হালকা করে দেখানো হয়, বলি এটা তো সুন্নাত ফোর সাবজেক্ট, না রাখলে অসুবিধা। এজন্য দাড়ি রাখা যেমন ওয়াজিব, কুরবানি ওরকম ওয়াজিব, ওরকম ভিতরের নামাজ ওয়াজিব, ওরকম ভাবে তাকবীরে তাসবীহ ওয়াজিব, সব ওয়াজিব একই কোয়ালিটির ওয়াজিব। এজন্য আমাকে আপনাকে সবগুলো ওয়াজিব পালনের জন্য সচেষ্ট হইতে হবে, আল্লাহর হুকুমের সামনে মাথা নত করতে হবে আমাকে। আপনার কুরবানির শিক্ষা, এটাই কুরবানির আদর্শ। কোরবানি সম্পর্কে আরো জরুরি কথা আছে, আগামী জুমাতে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করা হবে। আল্লাহ তবারক ওয়া তাআলা আমাদের সকলকেই বোঝার, অনুধাবন করার এবং আমল করার জন্য তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।